بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي والمرسلات عرفا شاپت كلان شروب پريتو بايو فالعاصفات عصفا آر پرلوين کري جھوٹکار والناشرات نشرا شاپت سنچلون کري بايو فالفارقات فرقا আর মেঘপুঞ্জ বিচ্ছিন্নকারী বায়ুর فَالْمُلْقِيَاتِ ذِكْرَا এবং শপথ তাহাদের যাহারা মানুষের অন্তরে পৌঁছাইয়া দেয় উপদেশ عُذْرًا أَوْ نُذْرًا ওজর আপত্তি রহিত করণ ও সতর্ক করার জন্য إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ নিশ্চয়ই তোমাদেরকে যে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অবিসম্ভাবী فَإِذَا النُّجُومُ طُمِسَتْ যখন নক্ষত্র রাজির আলো নির্বাপিত হইবে যখন আকাশ বিদীর্ণ হইবে এবং যখন পর্বতমালা উন্মূলিত ও বিক্ষিপ্ত হইবে এবং রাসূলগণকে নিরূপিত সময়ে উপস্থিত করা হইবে এই সমুদয় স্থগিত রাখা হইয়াছে কোন দিবসের জন্য ليوم الفصل بيچار دیবসের জন্য وما ادراك ما يوم الفصل بيچار দিবস সম্বন্ধে তুমি কি জানো ويل يومئذ للمكذبين সেদিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য الم نهلك الاولين আমি কি পূর্ববর্তীদেরকে ধ্বংস করি নাই ثم نتبعهم الآخرين অতঃপর আমি পরবর্তীদেরকে উহাদের অনুগামী করিব كذلك نفعل بالمجرمين অপরাধীদের প্রতি আমি এইরূপেই করিয়া থাকি ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য ألم نخلقكم من ماء مهين আমি কি তোমাদেরকে তুচ্ছ পানি হইতে সৃষ্টি করি নাই فجعلناه في قرار مكين অতঃপর আমি উহা রাখিয়াছি নিরাপদ আধারে إلى قدر معلوم এক নির্দিষ্ট কাল পর্যন্ত فقدرنا فنعم القادرون অতঃপর আমি ইহাকে গঠন করিয়াছি পরিমিতভাবে আমি কত নিপুণ স্রষ্টা ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য ألم نجعل الأرض كفاتا আমি কি ভূমিকে সৃষ্টি করি নাই ধারণকারী রূপে أحياء وأمواتا জীবিত ও মৃতের জন্য وجعلنا فيها رواسي شامخات وأسقيناكم ماء فراتا আমি উহাতে স্থাপন করিয়াছি সুদূরে উচ্চ পর্বতমালা এবং তোমাদেরকে দিয়াছি সুপেয় পানি ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারকারীদের জন্য انطلقوا إلى ما كنتم به تكذبون তোমরা যাহাকে অস্বীকার করিতে চলো তাহারই দিকে انطلقوا إلى ظل ذي ثلاث شعب চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে لا ظليل ولا يغني من اللهب যে ছায়া শীতল নয় এবং যাহা রক্ষা করে না অগ্নিশিখা হইতে إنها ترمي بشرر كالقصر ইয়া উৎক্ষেপ করিবে বৃহৎ স্ফুলিঙ্গ অট্টালিকা তুল্য كأنه جمالة صفر উহা পীতবর্ণ উষ্ট্র শ্রেণী সদৃশ ويل يومئذ للمكذبين সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। হাযা ইয়াউমু লা ইয়ানতিকুন, ইয়া এমন একদিন যেদিন কাহারও বাকস্পুক্তি হইবে না। ওয়ালা ইউযানু লাহুম ফায়াতযিরুন, এবং তাহাদেরকে অনুমতি দেওয়া হইবে না ওজর পেশ করার। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। হাযা ইয়াউমুল ফাসলি জামা'নাকুম ওয়াল আউয়ালিন, ইয়াই ফয়সালার দিন, আমি একত্র করিয়াছি তোমাদেরকে এবং পূর্ববর্তীদেরকে। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, তোমাদের কোনো কৌশল থাকিলে তাহা প্রয়োগ করো আমার বিরুদ্ধে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। ইন্নাল মুত্তাকিন ফি যিলালিন ওয়া উয়ুন, অবশ্যই মুত্তাকিরা থাকিবে ছায়ায় ও প্রস্রবণ বহুল স্থানে। ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, তাহাদের বাঞ্ছিত ফলমূলের প্রাচুর্যের মধ্যে। কুলু ওয়াশরাবু হানিআন বিমা কুনতুম তা'মালুন, তোমাদের কর্মের পুরস্কার স্বরূপ তোমরা তৃপ্তির সঙ্গে পানাহার করো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এইভাবে আমি সৎকর্ম পরায়ণদেরকে পুরস্কৃত করিয়া থাকি। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন, তোমরা আহার করো এবং ভোগ করিয়া লও অল্প কিছুদিন, তোমরা তো অপরাধী। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। ওয়া ইযা ক্বীলা লাহুম ইরকাউ লা ইরকাউন, যখন উহাদেরকে বলা হয় আল্লাহর প্রতি নত হও, উহারা নত হয় না। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, সেই দিন দুর্ভোগ অস্বীকারীদের জন্য। فبأي حديث بعده يؤمنون, সুতরাং উহারা কুরআনের পরিবর্তে আর কোন কথায় বিশ্বাস স্থাপন করিবে।